بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে الرحمن দয়াময় আল্লাহ علم القرآن তিনি শিক্ষা দিয়েছেন কুরআন خلق الإنسان তিনি সৃষ্টি করিয়াছেন মানুষ علمه البيان তিনি তাহাকে শিখাইয়াছেন ভাব প্রকাশ করিতে الشمس والقمر بحسبان সূর্য চন্দ্র আবর্তন করে নির্ধারিত কক্ষপথে নক্ষত্র রাজি ও বৃক্ষাদি তাহারই সিজদায় রত রহিয়াছে তিনি আকাশকে করিয়াছেন সমুন্নত এবং স্থাপন করিয়াছেন মানদণ্ড আল্লাহ তাতাগাউ ফিল মিজান যাহাতে তোমরা সীমা লঙ্ঘন না করো মানদণ্ডে ওয়া আকিমুল ওয়াজন বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত করো এবং ওজনে কম দিও না والأرض وضعها للأنام তিনি পৃথিবীকে স্থাপন করিয়াছেন সৃষ্ট জীবের জন্য فيها فاكهة والنخل ذات الأكمام ইহাতে রয়েছে ফলমূল এবং খর্জুর বৃক্ষ যাহার ফল আবরণযুক্ত والحب ذو العصف والريحان এবং খোসা বিশিষ্ট দানা ও সুগন্ধ ফুল فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে খলাকাল ইনসান মিন সলসালিন কাল ফাখার মানুষকে তিনি সৃষ্টি করিয়াছেন পোড়া মাটির মতো শুষ্ক মৃত্তিকা হইতে ওয়া খলাকাল জান্ন মিন মারিজিন মিন নার এবং জিনকে সৃষ্টি করিয়াছেন নির্ধূম অগ্নিশিখা হইতে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের নিয়ন্তা فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ তিনি প্রবাহিত করেন দুই দরিয়া যাহারা পরস্পর মিলিত হয় بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيَانِ কিন্তু উহাদের মধ্যে রইয়াছে এক অন্তরাল যাহা উহারা অতিক্রম করিতে পারে না সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয় দরিয়া হইতে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে وَلَهُ الْجَوَارِ الْمُنْشَآتُ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ সমুদ্রে বিচরণশীল পর্বত প্রমাণ নৌযান সমূহ তাহারই নিয়ন্ত্রণাধীন রব্বিকুমা তুকাজ্জিবান